لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. سورة الشرح امرا اي سورة كي سادران تو سورة ألم نشرح لك بولتك اي سورة مكية اور تت مكي زندگی تي نازل ہے جب اي سورة رب العالمين محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کے بیشش کرے تین تی نیامت دان کرے چن تار اللہ کرے چن ایر پورے رب العالمین محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم جیس کشتو شکار کر چن تا لاغب کرے دیارو انگید دیے چن এরপরে বললেন দুনিয়ার কাজ থাকবে, তাই দুনিয়াদারি কাজ থেকে যখন তুমি অবসর গ্রহণ করো তখন তুমি তোমার রবের ইবাদতের জন্য লেগে যাবে। আমরা যখন সংক্ষিপ্ত তাফসীর তার শুনব তখন আমাদের কাছে স্পষ্ট হবে এই সূরায় কি আছে। রব্বুল আলামিন বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি তোমার বুক তোমার নিজের কল্যাণার্থে উন্মুক্ত করে দিইনি, খুলে দিইনি, বুক খুলে দিইনি, বুকের বাঁধন খুলে দিইনি? আমাদের সবারই বুক আছে, আছে না? মন আছে, অন্তর আছে, কলব আছে, সদর আছে। মন যত পরিষ্কার হয় তত আপনি, একজন মানুষ যদি আপনাকে কিছু বলে আপনি তা বুঝতে আপনার জন্য সহজ হয়। দরজে বসলেন, আপনার বুক উন্মুক্ত, মন ফ্রেশ, আপনি এসেছেন কিছু শিকার জন্য, মন ফ্রেশ নিয়ে আপনি বসলেন, যা আলোচনা হবে তা আপনি বুঝতে পারবেন সহজে। আর যদি মন হয় সংকীর্ণ, মন যদি চিন্তিত থাকে, ব্যথিত থাকে, একদম সহজ কথা আপনি বুঝবেন না। স্পষ্ট কিনা? একদম সহজ আমি বলেছি, আপনি এখানে না, আপনি অন্য চিন্তায় আছেন। আমি আপনাকে বললাম আপনার বাড়ি কোথায়, আপনি শুনেননি, উত্তর দিতে পারবেন? কারণ আপনার মনে এখানে না, আপনি অন্য চিন্তায় আছেন। সুবহানাল্লাহ, আপনি চাপের সম্মুখীন আছেন, বুঝতে পারছেন না? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পর, তার জীবনের 40 বছর পর তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আল্লাহর পক্ষ থেকে নবুয়ত লাভ করেছেন। 40 বছর নবী ছিলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই অনেক মুশরিক পর্যায়ের লোক তারা বলে আল্লাহ রসুল সাল্লাম নাকি আগে থেকেই নবী। এই যে নবী, একটি রেওয়ায়ত আছে, আমি নবী ছিলাম যখন আদম আলাইহিসসালাম পানি আর মাটির মাঝে ছিলেন, ওইটা হচ্ছে তকদিরই নবী। কথা বুঝছেন? তকদিরই আল্লাহ তকদিরে লিখেছেন উনি নবী হবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা এত বড় হব, এই সেন্টারে আসব, সৌদিতে আসব, কলিকাতা থেকে লোকজন আসবে সৌদিতে। আচ্ছা, আগে মুর্শিদাবাদ থেকে লোকজন কম আসতো, এখন মুর্শিদাবাদ থেকে লোকজন আসা শুরু করেছে সৌদিতে, সত্য না মিথ্যা? আচ্ছা, বাংলাদেশ থেকে তো অনেক যুগ আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর লোকজন আসছে, ভিসা বন্ধ হয়েছে, তবু দেখা যায় মাঝে মধ্যে একটা দুইটা করে লোকজন আসছে। আল্লাহ তাকদীরে লিখে রেখেছেন, আল্লাহ রব্বুল আলামিন আকাশ জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে মানুষের সমস্ত সৃষ্টির তকদির লিখে লিখেছেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ কাতাবা মাকাদির আল খালায়িক ক্বাবলা আন ইখলুকা আস সামাওয়াতি ওয়াল আরদা বি খামসিন আলফ সানা, পঞ্চাশ হাজার বছর পূর্বে আকাশ জমিন সৃষ্টির প্রত্যেকটি বস্তুর তকদির লিখে লিখেছেন। এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন কোন সময়? চল্লিশ বছর পর। চল্লিশ বছর বয়স যখন পার হল, আসলেন জিব্রিল আলাইহিসসালাম, বললেন ইকরা, তুমি পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আপনারা জানেন না এই হাদিস? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না, আমি কিছু জানি না। আল্লাহ বলেছেন সূরা আশ-শুরা, মা কুনত তাদরি মাল কিতাব ওয়ালা আল ঈমান, তুমি জানতে না কিতাব কি হয়, ঈমান কি হয়। ঈমান কি, কিতাব কি, তুমি কিছুই জানো না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চল্লিশ বছর পূর্বে নবী হননি, নবী হয়েছেন চল্লিশ বছর পর। এজন্য শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে সুলাইমান আত-তামিমি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা এর মাধ্যমে নবী হয়েছেন, আর রাসূল হয়েছেন ইয়া আইয়ুহাল মুদাদ্দির এর মাধ্যমে। নুব্বিয়া বি ইকরা ওয়া উরসিলা বিয়া আইয়ুহাল মুদাদ্দির। এই আয়াতগুলি নাযিল হয়েছে পাঁচটি আয়াত, সূরাতুল আলাকের প্রথম পাঁচটি আয়াত আপনারা এর তাফসীর আগে শুনেছেন। ইকরা বিসমি রাব্বিকাল লযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই পাঁচটি আয়াতের মাধ্যমে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চল্লিশ বছর পর নবী হয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুক বন্ধ ছিল, বুক খোলা ছিল না। আপনারা এখানে এই সেন্টারে আসেন যারা আগে মাদ্রাসায় পড়েনি অথবা আরবি শিক্ষা যে কোনো ভাবেই লাভ করেনি, আপনাদেরকে বলা হয় কোরআন পড়ুন। তো আপনি বলেন আমি কোরআন পড়তে জানি না, আমি আমাকে শুরু থেকে পড়াতে হবে, ঠিক না? তাই অনেক লোক আলহামদুলিল্লাহ এই সেন্টারে এসে কোরআন শিখেছে, বলি আলহামদুলিল্লাহ, আরো শিখছে আরো শিখবে। এই সেন্টার আপনারা মনে করবেন এমনি বস, অনেক মানুষ ইসলামিক জ্ঞান উপার্জন করেছে, অর্জন করেছে, এখানে এসে হক না হক বুঝতে পেরেছে, কোরআন জানতো না কোরআন শিখেছে, কোরআন পড়া শিখেছে, কোরআনের তাফসীর তরজমা অনেকটা শিখেছে এই সেন্টারে এসে, আলহামদুলিল্লাহ। তাই দূর থেকে আপনি সেন্টারের সেন্টারের ব্যাপারে কুচ্ছা রটনা করবেন না। কিছু মানুষ আছে এরকম বাইরের থেকে বলে, কেউ কেউ আছে বাংলাদেশের বা ইন্ডিয়ান লোক বলে এইসব সেন্টারে যাবে না, ওখানে আগে ভাগেই। কিন্তু রব্বুল আলামিন যাকে হেদায়ত দিবার সে হেদায়ত পাবেই, বলুন ইনশা আল্লাহ। কোন বেদাতি কোন মুশরিক হেদায়তের পথে বাধার সৃষ্টি করতে পারবে না যদি আল্লাহ রব্বুল আলামিন তার ভাগ্যে হিদায়াত লিখে রাখেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চল্লিশ বছর যাবৎ কিছুই জানতেন না, আল্লাহ তার বুক খুলে দিয়েছেন, ইকরা পড়ো, পড়তে জানি না, তাই না? জিবরিল আসলাম চাপ দিলেন বুক দিয়ে, এরকম চাপ। তারপরে বললেন ইকরা, বললেন আমি পড়তে জানি না। তৃতীয়বার চাপ দেওয়ার পর বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলামি আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বস এখন ইয়াদ হয়ে গেছে, সুবহানাল্লাহ, বুক খুলে গেছে। আলম নাশরাহ লাকা সাদরাক, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন রব্বুল আলামিন বড় করে দিয়েছেন। তাই আমিও চেষ্টা করি, আপনারাও চেষ্টা করুন, আমাদের মন যেন বড় রাখি। বলুন ইনশাআল্লাহ, মন যত বড় রাখবেন, হালকা কিছু হয়েছে পতাকা কাটাকাটি এরপরে শেষ, সম্পর্কই নাই, এরকম হয় কিনা? এটা ঠিক না, আসবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের সময় দিয়েছেন। لا يحل لمسلم ان يهجر اخاه فوق 3 ليال। 3 দিন পর্যন্ত তোমার ভাইয়ের সাথে কিছু হয়ে গেছে, 3 দিন পর্যন্ত তুমি তার সাথে সম্পর্কহীন অবস্থা থাকতে পারো, এর থেকে বেশি না। স্বাভাবিক, মানুষ মানুষ দিন হবে, ঝগড়া হবে, ঝগড়া মুক্ত হবে না, মানুষ মানুষই। তবে কারোর মধ্যে হয়তো ঝগড়ার গুণ বেশি, কারোর মধ্যে কম, কিন্তু ঝগড়ার গুণ থাকা উচিত। থাকবে না, আপনি নিস্তেজ হলে কিছুই করতে পারবেন না। আপনি থাকবেন সতেজ, আপনি থাকবেন সচ্ছল, উৎসাহী, উদ্যমী, স্পিড থাকতে হবে। যার মধ্যে স্পিড নেই সে কিছুই করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে স্পৃহা, স্পিড ছিল কিনা? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে স্পিড ছিল, ওমর ইবনে খাত্তাবের মধ্যে স্পিড ছিল, উসমান বিন আফফানের মধ্যে স্পিড ছিল, আলী বিন আবি তালেবের মধ্যে স্পিড ছিল, আশারা মুবাশশারার মধ্যে স্পিড ছিল, সাহাবায়ে কেরামদের মধ্যে স্পিড ছিল, ইমাম আবু হানিফার মধ্যে স্পিড ছিল, ইমাম শাফির মধ্যে স্পিড ছিল, ইমাম মালিকের মধ্যে স্পিড ছিল, ইমাম আহমদ বিন হাম্বলের মধ্যে স্পিড ছিল। বর্তমান জমানায় যারা বড় বড় নেতা বা বড় বড় উলামা, তাদের মধ্যেও স্পিড আছে। স্পিড ছাড়া কোনো কাজ হয় না। ইমাম বুখারীর মধ্যে স্পিড ছিল না, ইমাম মুসলিমের মধ্যে স্পিড ছিল না, ইমাম আইমায়ে হাদিস, আইমায়ে মুফাসসিরিন সবার মধ্যেই স্পিড ছিল। তাই স্পিড ছাড়া কোনো কাজ হয় না, স্পিড থাকতেই হবে। তাই যারা বলে বা শুধু নড়ে বড়ে, শুধু আমর বিল মারুফ, অর্থাৎ শুধু মানুষকে সৎ কাজের আদেশ করো আর অসৎ কাজ থেকে নিষেধ করো না, আছে না কিছু একটা দল? এদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ নেই। যদিও তারা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ কি? আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার। কিন্তু কথা হলো, এই সব কাজ করতে হলে সাধ্য মোতাবেক করতে হবে, অতিরিক্ত করলে আবার অসুবিধা। ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম ওয়াল তাকুম মিনকুম তায়িফা আও ওয়াল তাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্য থেকে একটি দল এমন হওয়া উচিত যারা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে, সৎ কাজের নির্দেশ দেয়, অসৎ কাজ থেকে বারণ করে। তুমি অসৎ কাজ থেকে বারণ করবে এরকম হয় না। আলাম নাশরাহ লাকা সদরাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের বাঁধন আল্লাহ খুলে দিয়েছেন। আচ্ছা, বুক খুলে উন্মুক্ত করে দিয়েছেন। আলম নাশরাহ লাকা সদরাক, আমি কি তোমার বুক খুলে দেইনি? আচ্ছা, ঈশ্বরের ব্যাপারে আমি অনেক কিছু বলতে পারবো, আপাতত সংক্ষিপ্ত করে নিচ্ছি যেহেতু সময় কম। ওয়া ওয়াদানা আনকা উযরাক, আর আমি তোমার উপর থেকে তোমার বোঝা সরিয়ে দিয়েছি, নামিয়ে দিয়েছি, বোঝা নামিয়ে দিয়েছি। শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি তার তফসীর এরকম করেছেন, মানে তোমার গুনাহগুলো সব মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পিছনের সব গুনাহ মাফ। এইগুলো মুফাসসিরদের একটি কথা, এই তোমার উপর থেকে যে বোঝা সরিয়ে দিয়েছি তার অর্থ। আর আরেকটা, ওহী যখন আসতো, ওহী হচ্ছে একটা ভার, ওহীর বোঝা ভার, ওহী। তাই এই ওহীর বোঝা অথবা যে ইলম তুমি শিখছো কঠিন, কিন্তু আমি তোমার জন্য এটাকে সহজ বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদিহি। ওয়াদানা আনকা উযরাক, আপনি একদম শুরুতে যেমন যারা কোরআন শিখতে চায় আলিফ বা তা থা পড়ে, সব মানুষ সমান না, কিছু মানুষ আলহামদুলিল্লাহ স্মরণশক্তি ভালো, একদম শুরুতেই বস 2-3 বার বলে দিলে হয়ে যায়, ঠিক না? ঠিক, যারা কোরআন পড়ান, আর কেউ কেউ আছে না হয় না। এবারে যে বলে এক সপ্তাহ পড়লো, দুই সপ্তাহ পড়লো, অক্ষরই হচ্ছে না, সে বলে এত কষ্ট আর পড়বো না, সে পড়তে পারবে? আর কিছু লোক আছে বলেন, যতই কষ্ট কষ্ট হোক না কেন আমি ছাড়বো না। দুই সপ্তাহে আলিফ বা এক লাইনই হয়নি, সাধারণত কায়দা বাগদাদি কায়দা দেখ, যেটা তিন লাইনে না ওই অক্ষরগুলি, এক লাইনই হয়নি দুই সপ্তাহ, সে বলছে আমি আর ছাড়বো না, মৌত পর্যন্ত কোরআন শিখবো, সুবহানাল্লাহ বিহামদি। দেখো এক সপ্তাহ, দুই সপ্তাহ, তিন সপ্তাহ, চার সপ্তাহ, প্রথমে কঠিন লেগেছে, পরে বস নিয়মিত শিখতে আছে বা শিখছে, পরে রব্বুল আলামিন তার উপর যে বোঝা ছিল সেই বোঝা সরিয়ে দিয়েছেন। এবারে বুক খুলে গেছে, আগে এক মাস লেগেছে অক্ষর শিখতে বা এক লাইন শিখতে, এবারে দেখা যায় ওই এক মাস পর বুক খুলে গেছে, অভ্যাস সৃষ্টি হয়ে গেছে, পরবর্তীতে এখন আর এক মাস লাগছে না, অল্প দিনে সব শিখে নিয়েছে, সুবহানাল্লাহ। এরকম আছে কিনা? আমি কিন্তু পড়াই, আমি এমনি না, আমি শুধু এখানে এই দর্শ এরকম দিই না, সবই পড়াই আলহামদুলিল্লাহ, কোরআনও পড়াই, আলিফবাও পড়াই, যাকে যেরকম সুযোগ ওইরকম, আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ এখানে হাদিসও পড়াচ্ছি, তাফসিরও পড়াচ্ছি। আল্লাহ আমাদেরকে যে তৌফিক দিয়েছেন আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ, তৌফিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়াদানা আনকা বিজরাক, ওহির ভার, এটা কষ্ট কষ্টকর ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, কিন্তু এটা আল্লাহ উপসারণ করে দিয়েছেন, সরিয়ে দিয়েছেন। আল্লাযী আনকাযা যাহরাক, যে ভার আর যে বোঝা তোমার পিঠকে অবনমিত করিয়ে দিয়েছিল বা ভেঙে দিচ্ছিল, এরকম কষ্ট একদম শুরুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হয়েছে, ওহির বোঝা বহন করতে খুব কষ্ট হতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই ওহির বিবরণ আমি এখন বলবো না, ওহি যখন আসতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম কষ্ট হতো, এখানে সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি, এটা হচ্ছে আরেকটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন, ওহির বোঝা বহন করতে তার যে কষ্ট হতো এটা সরিয়ে দিয়েছেন। এমনি ভাবে তার গুনাহতা রব্বুল আলামিন আগের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, আরেকটা নিয়ামত, আর আমি তোমার খ্যাতি উপরে করে দিয়েছি, উঁচু করে দিয়েছি, তোমার নাম সবার উপরে। ওয়া রাফা'না, ইরফা, আপনার বলেন ইরফা, ইরফা মানে কি তুলো, যিকির তোমার, যিকির তোমার নাম উপরে তুলে নিয়েছে। এজন্য দেখবেন আদান যখন আপনারা দেন, আদানে আল্লাহর নাম আল্লাহ সাক্ষ্যবাণীর পরে কি আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে কি, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আদানি হবে না যদি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ না বলে, হবে নাকি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি মুসলমান হতে পারবেন যদি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ না বলেন, লাজিম উচ্চারণ করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর এই সাক্ষ্যবাণী আপনাকে মুখ দিয়ে স্বীকার করতে হবে, স্বীকৃতি দিতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আপনার সালাত হবে না যদি আপনি সাক্ষ্যবাণী উচ্চারণ না করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম না নেন, সত্য বললাম না মিথ্যা, সালাত হবে? আত্তাহিয়াত না পড়লে নামাজ হবে? আত্তাহিয়াত রুকুন সলাতের শেষ বইটুকে, বুঝতে পারছেন, যদি আত্তাহিয়াত না হয় নামাজ নাই, শেষ বইটুকু রুকুন, শেষ বইটুকে আত্তাহিয়াত রুকুন, তো আপনারা কি বলেন, আত্তাহিয়াত লাস্টিং, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলেন কি, সুবহানাল্লাহ বিহামদিহি, দেখছেন التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাঠ করতে হয়, নামাজ নাই তোমার যদি এটা না বলো, আল্লাহর একত্ববাদে সাক্ষ্যবাণী দিচ্ছ, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাক্ষ্যবাণী দিচ্ছ, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, তারপরে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বাকি দরুদ শরীফ, সালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সালাতে এটা রুকুন কিনা এর মধ্যে আলেমদের মতবিরোধ, কিন্তু আগের যেটা এর মধ্যে কি ইখতিলাফ নাই, কিন্তু অনেক ওলামা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর সালাত পাঠ করা সালাতে মানে নামাজে এটা একটা রুকুন, যেভাবে তাহিয়াত রুকুন শেষ বইটিকে সালাত রুকুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা পড়েন আত-তাহিয়াত, আল্লাহ তুমি আমাদের হেদায়েত দাও, অনেক মুসলমান আত-তাহিয়াত পর্যন্ত জানে না, দুরুদ শরীফ জানে না, হজে এক নম্বর সবার আগে যায়, কিন্তু নামাজের তরিকা পর্যন্ত শিখে না। তাই আপনারা এখন থেকে যারা এইবার হজে যাওয়ার ইচ্ছা করেছেন প্রত্যেকেই এশার সালাতের পরে পরে এখানে চলে আসবেন প্রতি বৃহস্পতিবার, আসতে পারবেন বলুন ইনশাআল্লাহ, ডিউটি থাকলে কফিলকে বলে অথবা মুদিরকে বলে একদিনের ছুটি নিয়ে দিবেন এসার পর থেকে, একটা কিছু শিখো অল্প সময়ে। এছাড়া প্রত্যেক দিন সেন্টারে দর্শে কোরআন মজুদ, ওখানে কোরআন তো শেখানো হয়, আপনারা যদি আসেন প্রত্যেক দিন দর্শ থাকবে ইনশাআল্লাহ তারা। এছাড়া মঙ্গলবার আমরা নিয়মিত আগে দর্শ থাকতাম, তাই না, এই বছর দেখলাম হাফিজ ইব্রাহিম যেদিন বলছে মঙ্গলবার আসতেই হবে, ঠিক আছে মঙ্গলবার দর্শ থাকবে, আপনারা একটা শিখুন অল্প সময়, আর আজকে হয়ে গেছে 1851, আর কয়েকদিন, তাই যারা হজে যাবেন এমন কি যারা সেন্টার থেকে যাবে চাই ছাত্র হয়ে যাক অথবা পয়সা দিয়ে যাক, ওদের সবাইকে আহ্বান করছি আমরা আসতে, যারা ছাত্র ওদের জন্য তো আসা জরুরি, আসতেই হবে, আর যারা বাহির বাইরের থেকে যাবেন অথবা সেন্টার থেকে যাবেন পয়সা থেকে পয়সা দিয়ে যাবেন, আপনারা আসুন শিখুন আপনাদেরই ফায়দা, আল্লাহ আপনাদের তৌফিক দান করুন, আমাকেও তৌফিক দান করুন। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তার নাম উঁচু করে দিয়েছে, সুবহানাল্লাহ বিহামদি, কয়টি নিয়ামত হলো, বুক খুলে দিয়েছেন, তার বুঝা তার উপর থেকে অপসারণ করে দিয়েছেন, তার নাম উঁচু করে দিয়েছেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উঁচু কিরকম এটা বাস দুই একটা নজির দেখালাম, শুধু এই ওরফান আলেকা দিকরককে সামনে রেখে যদি আমরা আলোচনা করি কত আলোচনা করবেন, নবীর ইজ্জত সুবহানাল্লাহ, সহি হাদিস কোরআন থেকে শেষ করে যাবে, শুধু বলতেই দেখুন শেষ নেই, ওরফান আলেকা দিক, এরপরে আল্লাহ বলছেন ফা ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরান, উসর মানে কঠিন, উসর মানে কষ্ট, উসর মানে হচ্ছে দুঃখ, তাহলে কষ্টের সাথে রয়েছে ইউসর স্বস্তি, দুঃখের সাথে রয়েছে সুখ, দুঃখের সাথে সুখ, যে কোনো দুঃখ আসলো যে কোনো বিপদ আসলো আপনি আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না, আপনার এই বিপদ যাবেই ইনশাআল্লাহ তাআলা, যত বড় বিপদ আসুক না কেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতে কত বিপদের সম্মুখীন ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজনকে বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে লোকসকল তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা কামিয়াব হয়ে যাবে সফল হয়ে যাবে, তারা কি বলছে اجعل الالهه الها واحدا ان هذا لشيء عجاب, সে এত সব মাবুদকে এক মাবুদ বানিয়ে দিয়েছে এটা কিরকম হতে পারে, হিন্দুদের কতটুকু মাবুদ আছে, মুশরিকদের কতটুকু মাবুদ আছে, কত মাবুদ? তারা বলে সে কি, ইয়ে তো সব মাবুদকে এক মাবুদ বানিয়ে দিয়েছে। আর মুসলমান যারা তাদের মাবুদ কয়জন বলেন আপনারা? আমাদের মাবুদ কয়জন? তাহলে হাত দিয়ে এরকম করুন, মাবুদ কে আমাদের? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মাবুদুই, ঠিক না? কিন্তু আপনি যদি বিপদের সময় যান শাহজালালের কাছে, কাম দুই না? যদি আব্দুল কাদের জিলানি বাবা উদ্ধার কর বাবা, তিন? আলী বিন আবি তালিব মুশকিল কুশা বাবা উদ্ধার কর বাবা, চার? আরো একটা নজর মানে উদাহরণ দেখলাম আর কি। আমাদের মাবুদ এক, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমানদের মাবুদ এক। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দাওয়াত দিয়েছেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ সফল হবে। কিন্তু তারা বলছে বাবা রে, এ তো সব মাবুদের আমরা পূজা করি আর সে এখন সবাইকে এক বানিয়ে, এটা কিরকম হয়? এত মাবুদের পূজা করে আমরা স্বস্তি পাচ্ছি না, আর এখন একজনের পূজা করে কিরকম হবে? আস্তাগফিরুল্লাহ আল আলিম, তাদের কথা আর কি। আর আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমাদের হেদায়াত দিয়েছে আল্লাহ শুকরি জ্ঞাপন করি। কিন্তু অনেক মুসলমান বুঝে না, যার ফলে আল্লাহর সাথে মিলিয়ে দে, আল্লাহর সাথে শরীক করে। আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, যারা ঈমান এনেছে আর ঈমানের সাথে জুলমের সংমিশ্রণ করে না, তাদেরই জন্য রয়েছে নিরাপত্তা আর তারাই হচ্ছে হেদায়ত প্রাপ্ত। আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। তাই আমরা শিরিক থেকে যেন মুক্ত থাকি, বুঝতে পারছেন? বলুন ইনশাআল্লাহ। শিরিক থেকে মুক্ত থাকতে হবে আর যেসব ইবাদত করবেন সব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায় করতে হবে। তো আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন, ফা ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরান, কষ্টের সাথে রয়েছে স্বস্তি, দুঃখের সাথে রয়েছে সুখ, ও বিপদের সাথে রয়েছে বিপদ মুক্তি, রোগ আছে রোগের সাথে রয়েছে আরোগ্য, কারণ শিফা শিফা দিবে কে? আপনি যত বড় বিপদ বিপদের সম্মুখীন আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। ফা ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরান, আবার ওই কথাই বলেছেন, রয়েছে কষ্টের সাথে স্বস্তি বা অসচ্ছলতার সাথে রয়েছে সচ্ছলতা। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তিনি এর ব্যাখ্যা আর কি, এখানে ব্যাকরণের দিক দিয়ে কিছু কথা আছে। তো তিনি বলছেন এখানে রব্বুল আলামিন কষ্টের কথা একবার উল্লেখ করেছেন আর কষ্ট থেকে মুক্তির কথা দুইবার উল্লেখ করেছেন। যদি আপনি বলবেন হ্যাঁ না না আল উসরা আল উসর দুইবার উল্লেখ হয়েছে, তাই না? কিন্তু এখানে গ্রামার দিকে খেয়াল করে বলে আল উসরা আগেও আল উসর বলা হয়েছে, পরে আল উসর বলা হয়েছে, অতএব উভয়টা এক। আর ইউসরান হচ্ছে ওইটা হচ্ছে নাকেরা আর ওইটা হচ্ছে মারিফা, অতএব ওইটা কয়বার হলো? একবার। আর ইসরান হচ্ছে দুইবার, তার মানে যদি কষ্ট আসে একবার তাহলে দুইবার আসবে ষষ্ঠি, আলহামদুলিল্লাহ। দুঃখ যদি আসে একবার দুইবার আসবে সুখ। তাই মুসলমান কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। মুসলমান মার খাচ্ছে অসুবিধা নাই, রব্বুল আলামিন তাদেরকে উদ্ধার করবেই যদি মুসলমান মুসলমান হয়। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তুমি অবসর গ্রহণ করবে তখন দাঁড়িয়ে দেবে, মেহনত করবে, শ্রম করবে, নসব, আর ওয়াইলা রাব্বিকা ফারগাব, তোমার রবের দিকে মনোনিবেশ করবে। তাহলে বোঝা গেল দুনিয়ার কাজ লাগে, লাগে কিনা? আমরা দুনিয়ার কাজ করলে সারাদিন তো ফাঁকে ফাঁকে আবার সালাত পড়েন, ঠিক না? সময় বের করতে হয় কিনা? একদম লাস্টে ওটা তো সালাত তো ফরজ, আর এছাড়াও নফল ইবাদত করতে হয়, দিন শিখতে হয়, ওই দিন শিখার জন্য আপনারা এখানে আসছেন। যদি আপনাদের নিয়ত খারিজ হয় তাহলে আপনারা এই হুকুম পালন করলেন, বলি আলহামদুলিল্লাহ, আর যদি নিয়ত খারিজ না হয় জিরো নাফি ফায়দা। ফা ইযা ফারাগতা ফানসাব, দুনিয়ার কাজ থাকবেই, دنیا چھاڑا مانوش چلتے پارے نا اسلام آپ کے منع کرنی جی آپ نے حلال کمائی کربین نا اسلام بولتے دنیا کمائی کروں کنتو نیم تانترک حلال طریقہ کمائی کروں اللہ نردیش دچن قرآن کریم ہے صلات پڑھو اور حلال کمائی کرو تو یہ قرآن کریم ہے ببسا بانجر بدان کی رکم کربین نہ کربین آچے کنا بولے کت سندر لین دین قرآن کریم لین دین بدان سمپرکے جو آیات آچے اٹا ہچھے سارا قرآن مدھے سب چھے لمبا آیات یا ایہا الذین آمنوا اذا تداینتم بدین الى اجل مسمى فاکتبوا ایرپوری دیکھ بین میراث بنٹنر کتا آنے آچے ایرپوری لمبا آیات اپنا کے اللہ بولے نیجے دنیا تیاگی ہوئے گا دنیا تیاگی ہوار نردش اللہ اپنا کے دین نہیں اللہ اپنا کے بولچن دنیا راک بین کنتو نیوم تنتریک تمہیں دنیا بدان پالن کربے ایبوں اللہ ری عبادت سمپادن کربے تی امرا اپسر سمائے بیر کرتے ہوئے مدر کے اور اللہ ری عبادت کرتے ہوئے اللہ مدر کے توفیق دان کرون اللہ بولچن محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کے یہ سورت تفسیر ترجمہ الم نشرح لک صدرک امی کی تمہار بوک کھولے دینی وضعنا عنک وزرک امنی بھاوے امی تمہار بجا تمہار تکے اپسارن کرے دیئے چی اللذی انکض ظہرک جے بجا تمہار بوک تمہار پیٹ بھینگے دی چلو با پیٹ امنمی تو کرے دی چلو ورفعنا لک ذکرک اور امی تمہار نام اچھو کرے دیئے چی فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا کرن کشتے دا ساتھ رہے چھے شستی اِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا کشتے ساتھ رہے چھے شستی فَإِذَا فَرَغْتَ فَنْسَمْ اتو پر جہن تمہیں افسر سموئے پابے تو کن داریے جبے اور وَإِلَى رَبِّكَ فَرْغَبْ اور تمہار روبیر دی کے تمہیں منونی بیش کر بے اللہ عبادتیں تمہیں سموئے بے کر بے اللہ تمہیں ہمادر کے توفیق دان کرو ہمادر کے معاف کرو ہمادر ماوادر کے معاف کرو دنیا سمست مسلمان در کے معاف کرو اللہ تمہیں ہمادر کے علم ارجن کرار توفیق دان کرو دین بجھر توفیق دان کرو دین بجھے عمل کرار توفیق دان کرو ایبوں تا پرچار کرار توفیق دان کرو دنیا مسلمان در پر تمہیں رحم کرو اللہ مظلوم در کے سہاج جو کرو ظالم در کے پکڑاو کرو مظلوم مسلمان در پر رحم کرو ظالم در کے پکڑاو کرو مسلم سرکار گل کے اللہ تمہیں ہدایت دو فقیر پتے آسا توفیق دو اے اللہ تمہیں ہم در کے دنیا آخرت کلان دو جہنم تک نجات دو قبر عذاب تک نجات دو ہم در سخل کے تمہیں جنت الفردوس بشی دن انتربکت کرو اللہ ہم در کے نیک بناو ہم در سنتان در کے نیک بناو ہم در اتش جندر در کے نیک بناو اے اللہ ہم در مدتی کے جدر مواب زندہ چن اللہ تمہیں تدر کے حیات طیبہ دان کرو اللہ تمہیں ہمدر کے تدر حق ادا کرار توفیق دان کرو اے اللہ جدر مواب مرا گے چن کنگ بے ایک جن مرا گے چن اللہ تمہیں تار اوپر مواب پر اوپر اتبا مائر اوپر بابا پر اوپر اللہ تمہیں رحم کرو اللہ تمہیں رحم کرو جنت الفردوس دان کرو قبر عذاب تکے نجات دو جہنم تک نجات دو ربنا اغفر لنا ولوالدینا ربنا اغفر لنا ولوالدینا ربنا اغفر لنا ولوالدینا وارحمهم كما ربونا صغارا ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين جزاكم الله خيرا.